চোখ কলরব ফুলগুলো সব লাল না হয়ে নিলে হলো কেন, অসম্ভবে কখন কবে মেঘের সাথে মিলে হলো কেন। ফুলগুলো সব লাল না হয়ে নিলে হলো কেন, অসম্ভবে কখন কবে মেঘের সাথে মিল হলো কেন। হোক অযথায় সব কথা তাল না হয়ে তিল হলো কেন, কুয়োর তলে ভীষণ জলে খালনা হয়ে ঝিল হলো কেন।